السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والتسليم. الحديث أندلون بنغلاديش বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মোহতরম আমিরে জামাআত, আন্দোলনের বিভিন্ন জেলা থেকে আগত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত হামদ এবং তারিফ আলহামদুলিল্লাহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক কিয়ামত দিবস পর্যন্ত, সকলেই বলি আমিন। সমাজ পরিবর্তনে আহলাদিস আন্দোলনের ভূমিকা কি, এ প্রসঙ্গে যদি আমরা আলোকপাত করতে চাই তাহলে প্রথমেই দেখতে হবে যে একটি সমাজে বৈপ্লবিক পরিবর্তন সাধন করার জন্য আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিম তাদের কি ভূমিকা ছিল, তাদের সেখানে কোন ধরনের পদচারণা ছিল, তাদের কোন ধরনের পদক্ষেপ ছিল, সেটা যদি বুঝতে পারি তাহলে ওই একই পদক্ষেপ একই ভূমিকা হচ্ছে আহলাদিস আন্দোলনের। প্রত্যেকটি নবী একটি বিপরীতমুখী স্রোতের সমাজে আবির্ভূত হয়েছিলেন, যে সমাজটা তাওহীদের অনুকূলে ছিল না, তাওহীদের প্রতিকূলে ছিল, তাওহীদ সেখানে বিলুপ্ত হচ্ছিল এবং তাগুত মাথা চাড়া দিয়ে উঠছিল, এমন একটি সামাজিক প্রেক্ষাপটে প্রত্যেকটি নবী আগমন করেছিলেন। এমনকি আখিরি জামানার পয়গম্বর জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম একটি বিপরীতমুখী স্রোতস্বিনী সেখানেই তিনি অবগাহন করতে নেমেছিলেন, যেখানে তাওহীদের বিপরীত মুখী স্রোত ছিল খরস্রোতা, যেখানে মানুষ আল্লাহ সুবহানাহু তাআলাকে চিনত না, স্বীকৃতি দিত না, স্বীকৃতি দিলেও রব হিসাবে দিত, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর পাশাপাশি আল্লাহর সমকক্ষ জ্ঞান করে অন্যদেরও পূজা করত, যেটা মোহতরম আমিরে জামাত উদ্বোধনী ভাষণে আপনাদের সামনে টাচ দিয়েছেন। এমতো অবস্থায় সমাজ পরিবর্তনের জন্য, সামাজিক প্রেক্ষাপট বদলে দেওয়ার জন্য আবির্ভূত হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা জুমার দুই নম্বর আয়াতে বলছেন তিনি তিনটি পদ্ধতিতে সমাজ সংস্কার করছিলেন বা সমাজ পরিবর্তন করছিলেন। এক নম্বর হচ্ছে يتلو عليهم آياته, তিনি তেলাওয়াত করেছিলেন তাদের কাছে আল্লাহ সুবহানাহু তাআলার আয়াত সমূহ, আল্লাহর নিদর্শন কুরআনুল করিম তথা ওহি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও পবিত্র ওহির আদলে সমাজকে ঢেলে সাজাতে চায়, সমাজে পরিবর্তন আনতে চায়। একমাত্র স্বচ্ছ উপকরণ হচ্ছে, পবিত্র উপকরণ হচ্ছে সমাজ পরিবর্তনের আল্লাহ প্রদত্ত ওহি। ওহির বিধান ছাড়া কশ্চিন কালেও সমাজ পরিবর্তন হয়নি, আজও হবে না। আহলে হাদিস আন্দোলন প্রত্যেকটি নেতা কর্মীকে তাই মোহতরম আমিরে জামাআত তথা আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে আল্লাহর ওহির নিরঙ্কুশ অনুসারী হিসাবে গড়ে তুলতে চাই আমরা, অন্য কোন মতবাদের পিছনে ছুটতে বলি না। আল্লাহর ওহী হচ্ছে একমাত্র অভ্রান্ত সত্যের উৎস। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, কুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী আপনি বলুন হক মহাসত্য আপনার প্রভুর পক্ষ থেকে অবতীর্ণ হয়। কোন মানুষের কপল কল্পিত অ্যানালজিক্যাল ডিরেকশন, মস্তিষ্ক প্রসূত চিন্তাধারা, কোন ইমামের ফিকহি মতবাদ, কোন মুজতাহেদের ইস্তেহাদ কশিন কালে অভ্রান্ত সত্য হতে পারে না। অভ্রান্ত সত্য হক আল্লাহর পক্ষ থেকে এসে থাকে। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করতে গিয়ে সর্বপ্রথম যে কর্মসূচি হাতে নিয়েছিলেন, বাস্তবায়ন করেছিলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ সুবহানাহু তাআলার ওহীকে তিনি তেলাওয়াত করে শুনিয়েছিলেন। ওহীর বিধান কি সেটা তিনি তাদেরকে অবগত করেছিলেন। এই ওহী স্পষ্টতই আজকে দুই ধরনের আমাদের সামনে প্রতিভাত হয়ে থাকে। একটি হচ্ছে ওহী মাতলু, কুরআনুল করিম যার তেলাওয়াত উদ্দেশ্য, আর একটি হচ্ছে ওহী গায়রে মাতলু যার তেলাওয়াতটা মুখ্য উদ্দেশ্য নয়, যেখান থেকে বিধান সাব্যস্ত হবে, আইন প্রণয়ন করা হবে, নিয়ম কানুন বদলে দেওয়া হবে, অর্থাৎ হাদিস। সুতরাং কুরআন, পবিত্র কুরআন এবং সহিহ হাদিস পাশাপাশি রেলের পাটির মতো সমান্তরালে চলবে, কখনো বিচ্ছিন্ন হবে না এবং কখনো দুটো মিশে যাবে না, একটি সুনির্দিষ্ট সমান্তরাল দিয়ে চলবে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস না মানা পর্যন্ত কোন মুমিন কমপ্লিট মুমিন হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভ করতে পারে না। অথচ আজকে অতীব দুঃখের বিষয়, সমাজে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে মানুষ কেউ কেউ কোন কোন এলাকায় পবিত্র কোরআন মানতে স্বীকৃতি দিচ্ছে, রাজি আছে, কিন্তু হাদিসকে প্রত্যাখ্যান করছে, বলছে যে হাদিস কনফিউজড, হাদিস সন্দেহযুক্ত, সন্দেহ মুক্ত নয়, হাদিস সন্দেহযুক্ত, একথা আমরাও বলি। এজন্য আহলে হাদিস আন্দোলন এই শর্ত আরোপ করেছে যে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিরঙ্কুশভাবে মানতে হবে, নিঃশর্তভাবে মানতে হবে। একজন আহলে হাদিসের সংক্ষিপ্ত পরিচয় কি? পবিত্র কোরআন ও সহিহ হাদিসের নিঃশর্ত অনুসারীদের একটি পরিচিতিমূলক নাম হচ্ছে আহলে হাদিস। সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে আমাকে রাজনৈতিক লিডারদের প্রত্যেককেই, যিনি চাইবেন পরিবর্তন করতে, তাকে অবশ্যই আল্লাহর ওহির আলোকে সমাজকে ঢেলে সাজাতে হবে। আল্লাহর ওহি ছাড়া কোনো গত্যন্তর নেই। আর সারা বাংলাদেশে অনেক ইসলামী দল রয়েছে, তন্মধ্যে আহলে হাদিস আন্দোলনে এই কথাটা বলছে, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান, ওহির আলোকে সমাজ পরিবর্তনের যে ধারাবাহিকতা বা যে প্রেক্ষাপট লক্ষ্য করেছি, তা হচ্ছে মানুষ তৈরি করেছেন তিনি আগে। তিনি আগে সংসদ দখল করেননি, গদি দখল করেননি, বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্রের আলোকে সমাজের মানুষকে পরিবর্তন করতে প্রয়াস পাননি। তিনি মানুষকে বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ, প্রকৃত ইলাহ নেই একমাত্র আল্লাহ ছাড়া, এই কথাটা বলো, তুফলিহু, তোমরা মুক্তি পেয়ে যাবে, তোমরা ফালাহ পেয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। কেন এই কথাটার মধ্যে কি ছিল যে কথাটা বললেই মানুষ মুক্তি লাভ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে? মানুষ অলৌকিক জগতের যে সমস্ত জটিলতা এবং যে সমস্ত সমস্যা রয়েছে তার থেকেও মুক্তি পাবে, এর মধ্যে এমন কি ছিল? এর মধ্যেই ছিল তাওহীদের জাগ্রত চেতনা এবং তাওহীদের বাস্তব আকীদা বিশ্বাস। তাই তিনি এই কথাটি বলেছিলেন। আজকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি সমাজ পরিবর্তনের জন্য বিভিন্ন ধরনের দল, বিভিন্ন ধরনের মত, বিভিন্ন ধরনের সংগঠন কাজ করে যাচ্ছে। তারা দুটি শ্রেণীতে বিভক্ত। একদল মনে করছে ব্যালটের মাধ্যমে সমাজ পরিবর্তন করা যাবে, ব্যালট ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা সমাজ পরিবর্তন করতে পারব। আমাদের মহতরাম আমিরে জামায়াত আজকে একটা কি দিলেন, প্রতীক দিলেন, সারা বাংলাদেশের আলী হাদিসরা সেই প্রতীকে ভোট দিয়ে ওনার হাতকে মজবুত করলেন, ওনাকে আমরা সংসদে পাঠিয়ে দিলাম। আমরা মনে করলাম দিন কায়েমের জন্য এবার একটা খুব ভালো কাজ করেছি মাশাআল্লাহ। কাজ হবে কি তাতে, উনি সংসদে যেয়ে যখন ভাষণ দেবেন তখন বাকি 300 MP-র 299 জন ওনার উল্টো ভাষণ দেবেন এবং বলবেন ডক্টর গালিব সাহেব এটাই সমাজে চলবে না, তাহলে কি ওনার কথাটা বাস্তবায়িত হবে? লাভ হলো কি? তাহলে লাভ হলো কি? যে দেশের মানুষের সমাজ পরিবর্তনের কনসেপশন হলো এই মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশের রায় চূড়ান্ত, সেদেশের মানুষ অধিকাংশ বাতিল বললেও সেটাও টিকবে, হক বললেও সেটাও টিকবে, সুতরাং এখানে হক প্রতিফলিত হওয়ার কোন অবকাশ থাকে না। হক আল্লাহর পক্ষ থেকে এসেছে, ওটা একজন বললেও হক, 100 জন বললেও হক। তাই ব্যালটের মাধ্যমে সমাজ পরিবর্তন কখনো সম্ভব নয়। আমরা বিগত সরকার সমূহে দেখতে পেয়েছি এদেশের সরকার পরিচালনার ধারাবাহিকতায় যে কখনো ইসলামপন্থীরা শরিক দল হিসাবে দেশ শাসন করেছে, তখনও যা হয়েছে আজকেও তাই হচ্ছে। সাবারের স্মৃতি সৌদে মাল্যদান সেদিনও ছিল আজকেও আছে, শেখা অনির্বাণা শেখা চিরন্তনে গিয়ে ভক্তির অর্ধ মাল্য প্রদান করা সেদিনও ছিল আজকেও আছে, হয়তো ভবিষ্যতে কোন ইসলামী দল আসলে সেখানেও থাকবে। লাভটা হলো কি? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দিয়েছিল আবু জাহালরা, তারা বলেছিল এসো এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি চাই তোমার রাষ্ট্র শক্তি এই নাও, কি চাই তোমার সুন্দরী নারী এই নাও, তুমি আমাদের ধর্মের বিরোধিতা করো না, তুমি সন্তুষ্ট থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন তো লুফে নিতে পারতেন রাষ্ট্র ক্ষমতা, লুফে নিতে পারতেন সুন্দরী নারীর সঙ্গে বৈবাহিক বন্ধন, কিন্তু তিনি নিলেন না কেন? যে আমি নিয়ে করবো কি, আমি ওহির বিধানের কথা বলবো আর আবু জাহাল বলবে লাতের বিধানের কথা, উজ্জা হবল মানাত এই ধরনের ঠাকুর দেবতার কথা, পুরানো যে সমস্ত জাহিলিয়াত তাদের মধ্যে রয়েছে সেই কথা বলে তারা আমার কথাটাকে প্রতিহত করতে চাইবে। সুতরাং আবু জাহালের এই প্রস্তাব মানলে দিন কায়েম হবে না, সমাজ পরিবর্তন করা যাবে না। তাই তো তিনি প্রস্তাব লুফে নেননি। আর একদল মানুষ মনে করছে যে না ব্যালট দিয়ে কাজ হবে না। ব্যালট দিয়ে তো অনেকবার আমরা দেখলাম ব্যালটের মাধ্যমে যারা বিজয়ী হলো তারা সংসদে গেল, তারা অনেক কিছু করলো কিন্তু পারল না, তাহলে এবার বুলেটের মাধ্যমে সমাজ পরিবর্তন করতে হবে। একদল পরিবর্তনের হাতিয়ার নিয়েছে ব্যালট, আর একদল পরিবর্তনের হাতিয়ার নিয়েছে বুলেট। ব্যালট আর বুলেট এ দুটো প্রয়োগ করেও এদেশের মানুষকে দুর্নীতি মুক্ত করা যায়নি, এদেশের মানুষকে অন্যায় অশ্লীল কাজ দুর্নীতি দুরাচার অত্যাচার অবিচার সুদ ঘুষ মদ জুয়া থেকে নিরস্ত করা যায়নি, এগুলো অবলীলাক্রমে চলছে। অথচ বুলেট মেরে অনেক মানুষকেই নিহত করা হয়েছে, অনেক মানুষকে শেষ করে দেওয়া হয়েছে, এমনকি একদল অত্যাগ্রহী অর্বাচীন উচ্চাভিলাষী যুবক তারা কি করেছে, এদেশের 68টা জেলার প্রায় 65টাতে তারা একদিনেই বুলেট বোমা ফাটিয়ে দিন কায়েমের আহ্বান জানিয়েছে, সমাজ পরিবর্তনের আহ্বান জানিয়েছে। জিজ্ঞেস করি আপনাদের কাছে, তাতে কি কোনো ইতিবাচক ফল প্রতিফলিত হয়েছে? হয়নি। কেন হয়নি? হয়নি এই কারণে মানুষের উপরে জোর করে চাপিয়ে দিলে সেই চাপানো অভিব্যক্তি, সেই চাপানো কনসেপশনটা কার্যকরী হয় না, বরং সেখানে চাই দৃঢ় নৈতিকতা, নৈতিক দৃঢ়তা। জামাতরাম আমিরে জামাত বিগত অগস্টের সম্পাদকীয়তে লিখেছেন, তিনটি বিষয়ের অবতারণা করেছেন, তার 3 নম্বরটা হচ্ছে দৃঢ় নৈতিকতা। নৈতিক ভাবে নীতিগত ভাবে যে মানুষ যত দৃঢ় হবে সে হবে তত স্বচ্ছ, সে হবে তত আল্লাহ প্রেমী, আল্লাহ ভীরু, এবং সে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। কখনো নিজে দুর্নীতি করবে না, সমাজে অন্য কেউ করলেও প্রশ্রয় দেবে না। নীতিগত ভাবে যদি আমরা দুর্বল হয়ে যাই তাহলে আমার দ্বারা সমাজ সংস্কার করা, সমাজ পরিবর্তন করা সম্ভব হবে না। তাই তো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যার বাংলা তর্জমা করলে কবির ভাষায় এভাবেই দাঁড়ায়, এক হাতে যদি চাঁদ এনে দাও আর হাতে আফতাব, করিব না তবু জানিও তোমরা সত্যের অপলাপ। আল্লাহর পক্ষ থেকে যে হক আমি পেয়েছি এই হক থেকে আমাকে বিচ্যুত করতে পারবে না, আমাকে এক বিঘত চলাতে পারবে না। এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে দিলেও আমি টলবো না, আমি অটল হিমাগ্রীর মতো আল্লাহ প্রদত্ত হাতের অনুসারী হব। হক প্রতিষ্ঠার জন্য আমার জীবনের সার্বিক আন্দোলন, সার্বিক পরিশ্রম, সার্বিক যজ্ঞজিহাদ আমি এ পথেই ব্যয় করব। আর এটাই হচ্ছে আলে হাদিস আন্দোলনের শিক্ষা, ব্যালট আর বুলেটের মাধ্যমে নয়, নবীদের প্রদর্শিত পথে, লোক তৈরির মাধ্যমে, তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যমে, তাওহীদ পরিপ্রাপ্তির মাধ্যমে, তাওহীদ প্রকাশের মাধ্যমে আমাদের সমাজ সংস্কার করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে। মোহতরম আমিরে জামাতের লেখা সমাজ বিপ্লবের ধারা বইটা পড়লেই আপনারা উপলব্ধি করতে পারবেন যে প্রচলিত যে সমস্ত মাধ্যম আমাদের দেশে সমাজ পরিবর্তনের জন্য গৃহীত হচ্ছে এগুলার কোনটাই সমাজ পরিবর্তন করতে পারবে না, বারবার ব্যর্থ হয়েছে। ব্যর্থতার গেলানিতে বারবার তাদের মুখমণ্ডল কলুষিত হয়েছে। কশ্চিনকালেও এটা সম্ভব নয়, সম্ভব হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত ওহী। قال عيسى ابن مريم يا بني اسرائيل من وإذ قال عيسى ابن مريم من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا جاهرين عيسى عليه السلام যখন বললেন من أنصاري إلى الله আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করতে পারে এরকম কে আছো, قال الحواريون কতিপয় কাপড় পরিষ্কারকারী ব্যক্তিরা তারা বলল নাহনু আনসারুল্লাহ আল্লাহর ওয়াস্তে আপনাকে সাহায্য করতে আমরা প্রস্তুত রয়েছি। আমানা তাইফাতু মিন বনি ইসরাইল ওয়া কাফারাত তাইফা মুসলিমও একটা গ্রুপ বনি ইসরাইল থেকে তার উপর ঈমান আনলো এবং আল্লাহ এবং তার নবীর উপর ঈমান এনে তারা মুমিন হলো, মুসলিম হলো। ওয়া কাফারাত তাইফা আর গৃহমত জনগোষ্ঠী কুফরি করলো, অস্বীকার করলো। ফাইয়াতনাল্লাযীনা আমানু আলা আদুবিহিম আল্লাহ বলছেন আমি ঈমানদারদেরকে তাদের বিশাল কাফের গোষ্ঠীর উপরে বিজয়ী করে দিলাম। ফাসবাহু জাহিরিন তারা বিজয়ী হয়ে গেল, তারা মুক্তিপ্রাপ্ত হয়ে গেল। কারা? মুসলিমও ইমানদার হাওয়ারি যারা আল্লাহর জন্য আল্লাহকে সাহায্য করতে তার নবীর দাওয়াত স্বীকার করেছিলেন, কবুল করেছিলেন। বাহ্যিকভাবে আমরা দেখতে পাই ঈসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীরা তারা ধ্বংস হয়ে গিয়েছিলেন, তারা শাহাদাত বরণ করেছিলেন, পৃথিবী থেকে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাক বলছেন ফাসবাহু জাহিরিন, বস্তুত তারাই মুক্তিপ্রাপ্ত হয়ে গেল, তারাই বিজয়ী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কই তারা তো তদানীন্তন শাসক গোষ্ঠীকে হটিয়ে দিয়ে গদিতে বসতে পারেননি, তাহলে তারা বিজয়ী কেমনে হলো? আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় মোমেনের বিজয় পার্থিব বিজয় নয়, মোমেনের বিজয় হচ্ছে পরকালীন বিজয়। সুতরাং আলে হাদিস আন্দোলন আমরা যারা করি স্রেফ আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালীন বিজয়কে সুনিশ্চিত করার জন্য আমাদের এই যজ্ঞজিহাদ। পৃথিবীতে আল্লাহ যদি চান আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা, সমাজ পরিচালনার ক্ষমতা দান করবেন, আলহামদুলিল্লাহ তিনি দিতে পারেন। এটার অন্তরায় নয় আলে হাদিস আন্দোলন, কিন্তু বুলেট আর ব্যালট ব্যবহার করে ওই ক্ষমতা ছিনিয়ে নিয়ে তারপরে হক প্রতিষ্ঠা করতে হবে, এটা নবীদের শেখানো পদ্ধতি নয়, এটা আজকের তথাকথিত উর্বর মস্তিষ্ক থেকে আমদানি করা একটা চিন্তাধারা। এই চিন্তাধারায় কখনো পৃথিবীতে সমাজ পরিবর্তন হয়নি, আজকেও হবে না। ফাসবাহু জাহিরিন, আল্লাহ ঈসা আলাইহিস সালামের সাথে শাহাদাত বরণকারী সেই মুষ্টিমেয় জনগোষ্ঠীকে সম্বোধন করে বলছেন তারাই বিজয়ী হয়ে গেল, তারাই চূড়ান্ত কামিয়াব হাসিল করল। মোমেনের বিজয় পরকালীন বিজয়, মোমেনের বিজয় নৈতিক বিজয়, আদর্শের বিজয়। আহলে হাদিস আন্দোলনের বীর পুরুষ, এদেশের খ্যাতিমান পবিত্র কোরআন ও সহিহ হাদিসের গবেষক, দক্ষিণ এশিয়ার এই অতুজ্জ্বল পণ্ডিত মুদ্রাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালেব, তাকে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রাখা হয়েছিল। কি জন্য? নৈতিকভাবে তিনি দুর্বল হয়ে যেন কোন বিশেষ রাজনৈতিক দলের বা বিশেষ কোন সরকারের লেজুড় বৃত্তি করেন, এজন্য তিনি কি করেছেন? ভাবে তিনি জানিয়ে দিয়েছেন না, প্রচলিত রাজনীতির সাথে আপোষ করা যায় না, সমাজ পরিবর্তনের জন্য প্রচলিত যে সমস্ত দর্শন চলছে এ দর্শন আল্লাহ প্রদত্ত ইলাহী দর্শনের সম্পূর্ণ বিপরীত। এই বিপরীত দর্শনের কাছে আমরা কখনো আত্মসমর্পণ করতে পারি না। আত্মসমর্পণ করেছি একমাত্র আল্লাহ প্রদত্ত সর্বশেষ ওহির কাছে, আর এটাই সমাজ পরিবর্তনের একমাত্র মাধ্যম। এর সাথে কোনটা তুলনা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর কর্মসূচি গ্রহণ করলেন, ইউযাক্কিহিম, তিনি তাদেরকে তাজকিয়ে নফস শেখালেন, আত্মশুদ্ধি শেখালেন। কাদেরকে? সেই জাহেলিয়াতের অমানিশায় নিমজ্জিত মানুষগুলোকে, যাদের মধ্যে কোন ইনসানিয়াত ছিল না, ভ্রাতৃত্ব ছিল না, তাদের মধ্যে সৌহার্দ্য ছিল না, সম্প্রীতি ছিল না, কোন মানবতা তাদের মধ্যে ছিল না। তারা সেই সমাজে জাহেলিয়াতের মানুষ ছিল, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলাকে তিনি ওহির তেলাওয়াত শেখালেন, এর পাশাপাশি তিনি তাজকিয়ে নাফস আত্মশুদ্ধি শেখালেন। আহলে হাদিস আন্দোলন প্রত্যেকটি কর্মীকে একেবারে উচ্চকিত মানসিকতা বা উচ্চকিত মানবিকতা সম্পন্ন কর্মী হিসাবে তৈরি করতে চায়, যেখানে সে একমাত্র আল্লাহকে ভয় করবে, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী সে তার জীবন পরিচালনা করবে, সে তার পরিবার পরিচালনা করবে, কোরআন এবং সুন্নাহর বিপরীতমুখী কাজ দেখলেই সেখান থেকে হাত গুটিয়ে নেবে। রুজি রুটির সংস্থান করার জন্য আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটি কর্মীকে এই প্রশিক্ষণই দেওয়া হয়, খবরদার, হালাল রুজি অন্বেষণ করো, অর্জন করার জন্য সচেষ্ট হও, হারাম রুজির দিকে তোমরা হাত বাড়িও না। হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন সেই দেহ কোনদিন জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা পরিপুষ্ট হয়েছে। সুতরাং আহলে হাদিসের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটি কর্মী ভাই বোনকে, প্রত্যেকটি সুধি এবং শুভানুধ্যায়ী যারাই রয়েছেন যেখানেই, তাদেরকে আমরা আহ্বান জানাই, রুজি রোজগারকে হালাল পন্থায় অর্জন করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন আমাদের গঠন করতে হবে আল্লাহ প্রদত্ত সর্বশেষ ওহির আদলে, তাহলেই মানুষ পরিবর্তন হবে, ব্যক্তি পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে রাষ্ট্র পরিবর্তন হবে, আর রাষ্ট্র পরিবর্তন হলে তখন ইলাহী হুকুমত কায়েম হওয়া সম্ভব হবে। এছাড়া এর আগে আপনি কিছুতেই পারবেন না। সুতরাং আসুন আমরা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি নীতিমালা অনুসরণের মাধ্যমে এবং সংগঠনের দেওয়া বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং উপদেশ ও কর্মসূচি আন্তরিকভাবে গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবন পরিবর্তন করি, অতঃপর আমাদের পরিবার পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, আর সমাজ পরিবর্তন হলে একদিন ইনশাআল্লাহ এদেশের রাষ্ট্র ব্যবস্থাও পরিবর্তন হওয়া সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই প্রত্যাশিত দিনটা আমাদের সামনে প্রতিভাত করুন, আমরা যেন সেদিন দেখে যেতে পারি যেদিন বাংলার আকাশে বাতাসে পবিত্র কোরআন এবং সহি সুন্নার আলোকে আইন প্রণীত হবে এবং এদেশের মানুষ তারই আলোকে জীবন যাপন করবে। আল্লাহ তুমি সেই সুদিনের সুদিন পাওয়ার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশকে কবুল করো। আল্লাহ আল্লাহ তুমি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘকে কবুল করো। আল্লাহ আহলে হাদিস মহিলা সংস্থাকে কবুল করো। আহলে হাদিস সোনামণি সংগঠনকে কবুল করো। আমিন আমিন। উপস্থিত সুদী মন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।